بسم الله الرحمن الرحيم. রাত্রি কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। রাত্রি কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা, দুনিয়াদারি নিয়ে যারা বসাই পাপেরি মেলা। পাপেরি বোঝা মাথায় নিয়ে যারা করে খেলা, দুনিয়াদারি নিয়ে যারা বসাই পাপেরি মেলা। তাদেরই থেকে দূরে রাখো করো রহমত, তাদেরই থেকে দূরে রাখো করো রহমত। তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। রাতের কোলে ঘুমিয়ে পড়ে পূর্ণিমারি চাঁদ, তোমার নামে তসবি জপে পুণ্যবতী রাত। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون، إنهم لن يغنوا عنك من الله شيئا، وإن الظالمين بعضهم أولياء بعض، والله ولي المتقين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, ইলাহুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব রূপে, সামাজিক জীব রূপে। আমরা এমন মানুষ যারা সমাজবদ্ধভাবে চলাফেরা করি, সমাজ ছাড়া আমাদের জীবন অচল, আমরা একা একা কিছুই নই, অসম্পূর্ণ, একে অপরকে নিয়ে আমরা সম্পূর্ণ পরিপূর্ণ। দুনিয়াতে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন, নারী পুরুষ ছাড়া এবং পুরুষ নারী ছাড়া অসম্পূর্ণ অচল। সাইকেল চালাতে হলে দুচাকা সাইকেলই চলমান এবং ভালোভাবে চলমান। হয়তো অনেকে বলবেন, হুজুর এক চাকা সাইকেলও চলে, সার্কাসে দেখেছি এক চাকা সাইকেল চলে, কিন্তু সে চলা সচলতার সাথে সচল না। দুচাকা সাইকেল যেমন চলে, সেরকম এক চাকা সাইকেল চলে না। দুচাকা সাইকেল চালাতে হলে নারী আর পুরুষ এক একটা চাকা, পুরুষ যেমন একটা চাকা, নারী একটা চাকা। আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, নেগেটিভ পজিটিভ রূপে আমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে দিক, সে দিক হল যৌবনকাল। সাংসারিক জীবনে, সমাজ জীবনে আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় হল, কাল হল দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, যৌন জীবন। এই জীবনে সবাইকেই আসতে হয়। এই জীবনে না এলে মানুষ সম্পূর্ণ হয় না। এই জীবনের একটা দিক নিয়ে আপনাদের কাছে দুটো কথা আলোচনা করব। মনে বড় আবেগ আছে, আবেগ আছে বলেই আল্লাহর রহমতে আপনাদেরকে বিবাহ দাম্পত্য বই উপহার দিয়েছি, সেই সঙ্গে আদর্শ পরিবার ও পরিবেশ আপনাদের হাতে এসেছে। পণ সমাধি নামে এক উপন্যাসও লেখা হয়েছে, কোন সময় আপনাদের হাতে আসবে। এসব মনের আবেগের কথা। সমাজে চলাকালে, সমাজে যখন আপনি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলতে চাইবেন, তখন দেখবেন আপনি একা, আপনার সঙ্গে কেউ নেই। ফিরে তাকান পিছন দিকে, আপনার পিছনে কেউ আসেনি, সামনে অগ্রসর হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে। হয়তো অনেকে নারায় তাকবীর দিয়ে পিছনে হাঁটতে শুরু করেছিল, কিছু দূর গিয়ে দেখবেন একা, আপনি একা। মনের আবেগ নিয়ে দুটো কথা বলবো, আশা করি শুনবেন, আশা করি মানবেন। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন এবং আপনাদেরকে মানার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আপনারা আজকের এই মসজিদে অনেকেই বাদব যাত্রী এসেছেন, কিন্তু কোনদিন বদযাত্রী গেছেন? বদযাত্রী গেছেন, নিশ্চয়ই যাবেন। হুজুর বিয়ে করেছে না করেছি, বদযাত্রী গেছি। তো আপনি বরযাত্রী না বলে বদযাত্রী কেন বলছেন? বদযাত্রী এই জন্য বলছি, এই যাত্রীর স্বভাব চরিত্র এমন যে বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে যখন গাড়িতে ওঠাবার জন্য লোকদের খোশামুদি করতে হয়, পায়ে তেল দিতে হয়, বলে চাচা আসেনি, কেন না? চাচা তো ভাইকে দাওয়াত করা হয়নি, তা আসেনি। ও খালাই তো ভাই আসেনি, কেন না? দুদিন আগে বলা হয়নি, তাই যাবে না বরযাত্রী। মাশাআল্লাহ, অভিমান। ওর বড় জামাই যাবে না কেন? ওর প্যান্ট শার্টের ছিট দেওয়া হয়নি, প্যান্ট শার্ট দেওয়া হয়নি, যাবে না, ইত্যাদি ইত্যাদি। এক এক অভিমান নিয়ে বরযাত্রী তৈরি হওয়ার সময়েও এইরকম অভিমান পেশ করে থাকে। আর বরকে সাজানো হচ্ছে মাশাআল্লাহ, আপনার চুনের ফোঁটা দিয়ে, কুমকুমের ফোঁটা দিয়ে। এই যে ফোঁটা দিয়ে সাজানো, এগুলো ইসলামের প্রথা না কুপ্রথা? কাউকে তো মেহেন্দি লাগানো হয় হাতে, হাতে মেহেন্দি লাগানো পুরুষের জন্য বৈধ না অবৈধ? মেহেন্দি মেয়েদের জন্য, রং হবে মেয়েদের জন্য, আপনি রং মেখে ঢং সাজবেন কেন? তারপরে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে বরকে, বরকে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে। সোনার হার পরা যায় না যায়? কাস্টম থেকে বাঁচার জন্য গলায় পড়ে যাওয়া, অনেকে কাস্টমকে ফাঁকি দেওয়ার জন্য কি করে, বলে হুজুর শুধু এয়ারপোর্টটা পড়ি আর কি, অসুবিধা নেই, খুঁজেই খুলে দেবো, চলবে না? চলবে না, না, ব্যবহার তো হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন, আপনি সাময়িক কেন করবেন? অনেক বলে হুজুর এই চার আনার মতো পড়া যাবে, বিপদে আপদে বাইরে গেলে হুজুররা বলছেন চার আনার মতো পড়া যাবে। কে বললো আপনাকে চার আনার মতো পড়া যাবে? বিপদে আপদে যদি আপনার ওই সোনার দরকার হয় তো আঙ্গুলে না পড়ে আপনার ব্যাগের ভিতরে রাখতে পারেন তো, আপনার পকেটেও রাখতে পারেন তো, পড়া কি দরকার আছে? ব্যবহার করা পুরুষের জন্য সোনা কি হারাম। সাজানো হলো, বরযাত্রী গাড়ি চললো, অনেক এলাকাতে আছে গাড়িতে যখনই বসবে তখন মা এক গ্লাস দুধ নিয়ে এসে বরকে খাওয়াবে, এই সময়ে খাস পান। কোন কোন এলাকায় আছে মা এক বদনা পানি নিয়ে আসবে, ছেলের পা টিকে নিয়ে পায়ে তেল বুলিয়ে পানি ঢেলে পা ধুয়ে দেবে। মা জিজ্ঞেস করবে বাবা কোথায় যাচ্ছ, ছেলে বলবে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছে? কোথায় ছেলে? বিয়ে করতে যাচ্ছে, কিন্তু বলে কি, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলে উঠলো গাড়িতে পালকিতে, যাই হোক, গ্রাম ঢোকার আগে বদযাত্রী সাথে আছে, গ্রাম ঢুকবো, সেই সময় গ্রামের মুরব্বী বলছে এই ওদের পক্ষ থেকে দাওয়াত দিতে আসেনি, গ্রাম ঢুকবি কি করে, দাওয়াত দিতে আসেনি, বলে দাওয়াত না দিতে এলে গ্রাম ঢুকবো না। বরযাত্রীর গাড়ি থেমে গেল, গ্রাম ঢোকে না ততক্ষণ পর্যন্ত না কোনে পক্ষের লোক এসে দাওয়াত দেয়। তার মানে বিনা দাওয়াতে খাওয়া তাদের কাছে প্রেস্টিজের ব্যাপার। আর এদিকে লুটেরা আগে থেকেই বলেছে যে না, 50 জন বরযাত্রীতে হবে না ব্যয়, আমার 150 জন লোক নিয়ে যেতেই হবে, অনেক লোকের খেয়ে রেখেছি, তাদেরকে না খাওয়ালে চলবে না। দে জোর করে বিয়ের ঘরে 150 জন বরযাত্রী বাসে চাপিয়ে নিয়ে এসেছি, এখন বলছে কি দাওয়াত না দিলে ঘর ঢুক, গ্রাম ঢুকবো না। কেন ঢোকো, ডাকাতের মতো ঢোকো আর লুটেরার মতো খাও, খাবে তো আর কি, সব সেই রকম বরযাত্রী। এই জন্যই বলছি বাছাই করা রসগোল্লা খাবে, বন্দিয়া খাবে না রসগোল্লা। রসগোল্লা খাওয়ার জন্য কেউ সঙ্গে কাঁচা মরিচ নিয়ে যায়, কেউ আবার কাগজি লেবু নিয়ে যায়, কি জন্য, লুকিয়ে লুকিয়ে একটু করে মরিচ কামড়াবে আর রসগোল্লা চলবে খালি, অন্য কিচ্ছু খাবে, রসগোল্লা গোনা গাথা 80-100টা রসগোল্লা, বাঙালির মিষ্টি, খাস মিষ্টি রসগোল্লা। এরা বরযাত্রী না বরযাত্রী, উভয় যাত্রী, বর যাত্রী বরের সঙ্গে গেছে কিন্তু এরা নামে বরযাত্রী। এরা খাবার দিতে একটু দেরি হলে দেখেন তাদের তাসির, পানি দিতে দেরি হলে দেখেন তাদের অবস্থা, মানে তারা এসেছে দাপট, এসেছে বরের সাথে কোনের বাড়িতে, ডাকাতের মতো এসে, লুটেরার মতো এসে দাপট সৃষ্টি করে তারা খেয়ে যাবে, দেরি হলে বাসন উপড়ে দেবে, থালা প্লেট উল্টে দেবে, ছুঁড়ে দেবে, চোখের সামনে দেখা, একটু দিতে দেরি হয়েছে প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা বরযাত্রী নয়, এরা বরযাত্রী। তাই বলছি যদি বরযাত্রী কোনদিন এসেছেন গেছেন তাহলে এসব কুপ্রথা আপনারা আপনারা দেখেছেন। তারপরে আসুন, খাওয়া দাওয়া হলো, কোন রকম যাই হোক হলো, এবারে বিয়ে পড়ানোর পালা, বিয়ে পড়াতে হবে। আপনার বিয়ে পড়ানোর হুজুর এসেছেন, কোন কোন জায়গাতে আছে বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া হয়, হয় না, হয় না, ইয়া নবী সালাম আলাইক না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মিলাদ পড়া হয়, এটা কিরকম মনে করেন আপনারা? বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া কি, ঘর নতুন ঘর যখন তৈরি হয়ে গেল ঘর ঢোকার আগে মিলাদ পড়ানো কি, নতুন দোকান খুলবেন দোকান খোলার আগে মিলাদ পড়ানো কি, রমজান মাসে মিলাদ পড়ানো কি, বাপমা মারা গেছে 40 দিনে মিলাদ পড়ানো কি, এই সমস্ত বিভিন্ন উপলক্ষে মিলাদ পড়ানো বিদাত, বিবাহের আগে মিলাদ পড়ানো হয়, তারপরে বিবাহ প্রসঙ্গে কথা কি গো, পণ কি বলে আপনার, দেনমোহর কত রাখবো, দেনমোহর বলে 1 লক্ষ টাকা রাখুন, 1 লক্ষ টাকা, হ্যাঁ 1 লক্ষ টাকা দিলে অসুবিধা কি, আপনি যেরকমই মানুষ হন 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা থাকে আর না থাকে, আপনি তখন কথা